是 啊， মেয়েদেরকে হাফেজ বানাতে অসুবিধা নেই, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোরআন হাফেজ ছিলেন, কাজেই সেক্ষেত্রে মেয়েদেরকে হেফজ করার কোনো অসুবিধা নাই। কি এক বিদআতি আকীদা আছে, বুঝতে পারছি আপনার প্রশ্নটা কি? ধরে রাখতে পারলে না সেই জন্য সে গুণাগান, একটা হাদিস যদি না আপনার ওই হাদিস না, মানে কোরআন যদি কেউ শিখে ভুলে যায় তার উপরে অনেক কঠোরভাবে, কেউ যদি হেফজ করে ভুলে যায় তো চেষ্টা করবে রাখার জন্য, এবার যদি ভুলে যায় আল্লাহ কাছে মাফ করে দেবে, সে হেফজ করলে সফল আসে। ভাই এদেশের কোন মাদ্রাসা সার্টিফাই করা যায় না, মাদ্রাসাগুলো কি লেখা?